الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا أبا هريرة، كن ورعا تكن أعبد الناس، وكن قنعا تكن أشقر الناس، وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا، وأحسن جوار من جاورك تكن مسلما، وأقل الضحك فإن كثرة الضحك تميت القلب. رواه ابن ماجه وغيره رحمه الله، وصححه الشيخ الألباني في الصحيح. أبو هريرة رضي الله عنه بلن الله رسول صلى الله عليه وسلم تاكي بوله چن মানে বিশেষ কয়েকটি উপদেশ দিয়েছেন আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আবা হুরায়রা, আল্লাহু আকবার, আবু হুরায়রা, হে আবু হুরায়রা, এ দ্বারা বুঝে গেল সব সমান হয় না, বিশেষ বিশেষ ছাত্রদেরকেও উপদেশ দেওয়া যায়, খাস খাস উপদেশ, সবার তো সমান যোগ্যতা হয় না। কি সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা কি বললেন, কুন ওয়ারিআন তাকুন আবাদান নাস, তুমি ওয়ারিআন, পরহেজগার, মুত্তাকী হও, আল্লাহর আক্রমণ থেকে বাঁচো, হারাম কামাই থেকে বাঁচো, হালাল পথে চলো, বস হারাম থেকে বাঁচা, আল্লাহর আক্রমণ থেকে বাঁচা। হারাম থেকে বাঁচা, এগুলো এক নসিহত। আরেকটা, আল্লাহ আকবর, এই জিনিস আমাদের মধ্যে নাই, মানে তুমি সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে যা দিয়েছে এরপর তুমি সন্তুষ্ট, কম বেশ যাই কম, যদি এরকম হয় তাহলে তখন আশকরান নাস, তুমি মানুষের মধ্যে বেশি শুকর গুজার বান্দা হবে, সর্বাধিক শুকর গুজার বান্দা আল্লাহ তুমি হবে। আপনি যা কামাই করলেন অল্প বেশ, আল্লাহুম্মা লাকাল হামদ, যেন কানা লাকা ওয়া লাহুল কানা, কুন কানিআন তাকুন আশকরান নাস, কানা জরুরি। এরপরে কি বলেছেন, ওয়াহিব লিন্নাস মা তুহিব্বু লিনফসিকা তাকুন মুমিনা, তুমি তোমার নিজের জন্য যা ভালো পাও তুমি মানুষের জন্য তা ভালো পাও, তাহলে হবে তুমি মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লিনফসিহি, কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে তার নিজের জন্য পছন্দ করে। আর এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, না না আবু হুরায়রাকে বললেন, আহিব্বু লিন্নাস মা তুহিব্বু লিনফসিক তাকুন মুমিনা, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো তা তুমি পুরুষ মানুষের জন্য তা পছন্দ করো, তাহলে তুমি হবে মুমিন। তাহলে কয়টা ওসিয়ত? তিনটা উপদেশ গেল। 4 নম্বর, ওয়া আহসিন জিওয়ারা মান জাওয়ারাকা তাকুন মুসলিমা, যে তোমার প্রতিবেশী, প্রতিবেশীর সাথে তুমি যেন ভালো আচরণ করো, যে তোমার প্রতিবেশী তার সাথে তোমার আচরণ হবে ভালো, তাহলে তুমি হলে মুসলিম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ায়াত করেছেন কি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জার, যে ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে কষ্ট দিবে না। একসাথে আমরা এখানে থাকি, বিদেশ অথবা বাংলাদেশ, যে যেখানে পুরা ইন্ডিয়া তোমার প্রতিবেশী মজুদ, প্রতিবেশীর সাথে তোমার সৎ আচরণ হবে, তোমার যদি ঈমান থাকে আল্লাহর উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি ঈমান থাকে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, তাহলে তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিবে না। আর আমাদের কাজই হতো প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ মাফ করে। যদি এরকম করো তাহলে তুমি হবে মুসলিম। দেখেন ওখানে বলছেন মুমিন আর এখানে কি বললেন মুসলিম, কারণ এটা হচ্ছে বাহ্যিক আচার আচরণ আর মহব্বতের সম্পর্ক মনের সাথে, ঠিক কিনা? মানুষের জন্য তুমি তাই পছন্দ করো তা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো, এই জন্য এটা হলো কি মহব্বত বাতিন বাতিনি সম্পর্ক। এখানে বলেছেন মুমিন আর এখানে বাহ্যিক আচার আচরণ ওদের সাথে ভালো হবে, আবার ইমান তো মনে তো থাকবেই, যেহেতু ওদের সাথে আচরণ তোমার ভালো হবে তাই তুমি কি হবে মুসলিম, তাকে মুসলিম। এই গেল চারটা উপদেশ। আর একটা উপদেশ আকিল্লা দহিক ফা ইন্না কাসরাতা দহিক তুমিতুল কলব, হাসো কিন্তু কম হাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাসাকে নিষেধ করেননি, বলছেন কম হাসো, কারণ মানুষের যে তো হাসবি মন খুশি থাকবে, কিন্তু সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিতেন, কখনো খিলখিলে হাসি দিয়েছেন কখনো, আর সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিতেন, মুচকি হাসি নবী করিম খিলখিলে হাসতেন না বাই চান্স। তো নবী করিম বলছেন আকিল্লা দহিক কম হাসবে, কারণ ফা ইন্না কাসরাতা দহিক তুমিতুল কলব, বেশি হাসলে মন মারা যাবে, বেশি হাসলে তোমার মন মৃত হয়ে যাবে, তো হাসবে কিন্তু কম। আল্লাহ আকবার, সবসময় চিন্তা ফিকির করবে আল্লাহর কর্তব্য নিয়ে, আল্লাহর দিকে রুজু থাকবে, যিকরুল্লাহ আল্লাহর ভয় অবলম্বন করে থাকবে, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, এটা হলো তোমার কাজ। তাই যেহেতু তুমি সবসময় আল্লাহকে ভয় করেছো তো হাসবে কিরকম, তাই হাসবে হাসার জরুরত হাসো কিন্তু হাসা যেন কম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচটি গুণে আমাদের সকল গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। এই ওসিয়া বা নসিহত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দিয়েছেন, শুধু আবু হুরায়রা না তার সমস্ত উম্মতের জন্য, বিশেষ করে ওকে দিয়েছেন কারণ তিনি তো শুধু আবু হুরায়রার নবী না, আবু হুরায়রা রাসূল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকলের নবী আর সকলের উম্মাহ। তাই আমাদের সকলকে এইসব গুণে গুণান্বিত হওয়ার আমরা সকলের জন্য উচিত হল আমরা যেন এইসব গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওসল্লাল্লাহুম্মা ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।